কে পিয়া বলে ডাকে রে মধুনিশীথে, এই মধুনিশীথে কে পিয়া বলে ডাকে রে মধুনিশীথে। ও পাখি এখনো বোঝে না কেন ইয়ায়াজো আসেনি, ও পাখি এখনো বোঝে না কেন, ও পাখি এখনো বোঝে না কেন ইয়ায়াজো আসেনি। জানি না কি অপরাধে সে আমারে ভুলে থাকে রে মধুনিশীথে, এই মধুনিশীথে কে পিয়া বলে ডাকে রে মধুনিশীথে। স্বপ্ন মেলা ভেঙে গেছে স্বপ্ন তবু দেখে যাই, বুকে নিয়ে ছিন্ন বিনা সে গানা যোগে যাই, স্বপ্ন তবু দেখে যাই শরণ প্রদীপ রয়েছে জ্বালা, নিভে গেছে দেয়ালি তবু দেখি এ আধারে কে আলোর ছবি আঁকে রে মধুনিশীথে, এই মধুনিশীথে কে পিয়া বলে ডাকে রে মধুনিশীথে।